السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. رسالة القرآن مدرسة فيني অত্র দীনি প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সম্মানিত মুহিব্বিন, সম্মানিত অত্র প্রতিষ্ঠানের যারা মুহিব্বিন, ছাত্র ছাত্রীবৃন্দের অভিভাবক এবং আমার সম্মানিত মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে যে পরিমাণ মহব্বত করেন, আসলে আমরা ওই পরিমাণ মহব্বতের আপনাদেরকে প্রতিদান দিতে পারি না। আপনাদের মহব্বত দেখলে আমাদের অন্তর ফেটে যায়। এখানে অনেক ভাই এসেছেন অনেক দূর থেকে, যাদের অনেক ভাইকে আমি চিনি, সেই সুদূর নোয়াখালী থেকে এসেছেন, সুদূর লক্ষ্মীপুর থেকে এসেছেন, তারপরে কুমিল্লা থেকে এসেছেন, চট্টগ্রামের দিক থেকে এসেছেন। তাহলে কি পরিমাণ মহব্বত করলে এত সময় দিয়ে এত কষ্ট করে একটু আমাদের কে দেখার জন্য, আমাদের কিছু কথা শোনার জন্য এত কষ্ট করে আপনারা এসেছেন। আসলে যে আশা ভরসা নিয়ে অনেক কষ্ট করে এসেছেন, হয়তো আপনাদের সেই আশা ভরসা আমরা পূরণ করতে পারবো না, তবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন এই মহব্বতের উসিলায় আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে ছায়ার ব্যবস্থা করবেন, সেই ছায়ার নিচে যাতে আমরা একসাথে বসতে পারি, জান্নাতের ভিতরেও যেন এইরকম সবাইকে নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই গরমের মধ্যে এবং অল্প জায়গার মধ্যে অনেক কষ্ট করে আপনাদের বসতে হচ্ছে। প্রথম কথা হলো আমাদের যে মাদ্রাসার আজকে উদ্বোধন, রেসালাতুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা নতুন, মাত্র এই জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে, এই জন্য আমরা আপনাদের সুন্দরভাবে বসার, সুন্দরভাবে আপনাদেরকে মেহমানদারি করার এরকম তেমন কোনো ব্যবস্থাপনা আমরা করতে পারিনি। আমরা শুধু এতটুকু দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদেরকে উত্তম মেহমানদারি করেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের অনুষ্ঠানের আমাকে আপনারা সভাপতি করেছেন, তো সভাপতি হিসাবে আমি কয়েকটি কথা বলবো। প্রথম কথা যেটি বলবো, এই মাদ্রাসা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্য, এই মাদ্রাসা কেন প্রতিষ্ঠা করা হয়েছে। দ্বিতীয় বিষয় হলো এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন তারা কারা। তৃতীয় কথা হলো এই মাদ্রাসা ছাত্রদেরকে ছাত্রীদেরকে আমরা কোন লক্ষ্যে পৌঁছাতে চাই, এই লক্ষ্যে আমাদের ছাত্রছাত্রীদের করণীয় কি, শিক্ষকদের করণীয় কি, অভিভাবকদের করণীয় কি, এবং আমাদেরকে যারা মহব্বত করেন মুহিব্বিনদের করণীয় কি। আজকের উদ্বোধনী অনুষ্ঠান হিসাবে আমি এই কয়টি কথা বলবো। প্রথম কথাটি বলবো, আজকে একটি মাদ্রাসা নতুন করে জন্ম নিচ্ছে, নতুন করে আগমন ঘটতেছে, নতুন করে কার্যক্রম শুরু হচ্ছে, যে মাদ্রাসার নাম রেসালাতুল কোরআন মাদ্রাসা। যখন কারো একটা সন্তান হয়, যারা বিবাহিত আছেন, মুরব্বী আছেন, তারা জানেন, যখন কোনো ছেলেকে বিয়ে করায়, মেয়েকে বিয়ে দেয়, তখন মা বাবা সবসময় একটা সংবাদের অপেক্ষায় থাকে, কোন সময় একটা নাতি নাতিন হবে, নাতি নাতিনের খবরটার জন্য অপেক্ষায় থাকে। যদি এক বছর হয়েছে, দুই বছর হয়েছে, তিন বছর হয়েছে, চার বছর হয়েছে, সন্তান হয় না, তখন সবচেয়ে বেশি টেনশন থাকে দাদা দাদি নানা নানি। কি যে মহা টেনশন, মানে ওই স্বামী স্ত্রীর চাইতে টেনশনটা বেশি দাদা দাদির, মানে মা বাবার, ছেলের মা বাবা, মেয়ের মা বাবা। তারা খালি হুজুরের কাছে যায় আর কয়, হুজুর শায়েক একটু দোয়া করবেন, ছেলেটার বিয়ে করেছে আজকে তিন বছর চার বছর, নাতি নাতিন হয় না, নাতি নাতিন হয় না, মানে নাতি নাতিনের জন্য তারা পাগল। কিন্তু একদিন খবর আসলো যে আলহামদুলিল্লাহ সন্তান হবে, নাতি নাতিন হবে, দাদা দাদি খুশি, নানা নাতি নানা নানি খুশি, খালা মামারা খুশি, চাচা জেঠারা খুশি, সবাই খুশি। কিন্তু যে মায়ের সন্তান হবে উনি যতই খুশি হন, কিন্তু ওনার সামনে অনেকগুলো কঠিন কঠিন বিপদ, উনি সেই বিপদের অপেক্ষায় থাকেন। সব মানুষ খুশিতে আনন্দ করে, কিন্তু উনি রাত্রে চিন্তায় ঘুমাইতে পারেন না। মা চিন্তা করেন যে আমার এই সন্তানকে দুনিয়ার সূর্যের মুখ দেখাতে গিয়ে হয়তো আমি দুনিয়াতে নাও থাকতে পারি। সন্তান দুনিয়া দেখবে, সন্তান চোখ দিয়ে দুনিয়া দেখবে, সন্তানকে সূর্যের আলো দেখাতে গিয়ে আমার জন্য হয়তো সূর্যের আলো নিভেও যেতে পারে। মায়ের ভিতরে কিন্তু এই আশঙ্কাটাও কাজ করে। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয় তখন সবাই খুশি যে অমুকের ছেলে মেয়ে হবে, দাদা দাদি নাতি নাতিন হবে, নানা হবে, কেউ দাদা হবে, কেউ খালা হবে, কেউ মামা হবে, কেউ চাচা হবে, সবার মধ্যে একটা খুশি। কিন্তু মায়ের ভিতরে ওই খুশিটা নাই, মায়ের ভিতরে ভীষণ একটা আশঙ্কা যে আমার কি হয়, আমার কি সিজার লাগে, না স্বাভাবিক অবস্থা হয়, নাকি আমার সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসতে পারে, নাকি বিকলাঙ্গ হয়। কত রকমের টেনশন যে মায়ের মাথায় তখন আসে। এই টেনশনে মায়ের প্রেশার 160, 180, 200 উপরে চলে যায়। স্বাভাবিকভাবে একজন মানুষের প্রেশার 140 উপরে উঠলে, 50-60 হইলে অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তে মায়ের প্রেশার 200 উপরেও চলে যায়। ডাক্তারেরা সবচেয়ে বেশি ভালো বলতে পারেন। তাহলে আজকে হয়তো রেসালাতুল কোরআন মাদ্রাসা হচ্ছে, আমাদের অনেকের কাছে খুব খুশি লাগতেছে একটা মাদ্রাসা হচ্ছে ফেনীতে, যে এতদিন পরে আমরা একটা কোরআন সুন্নার মাদ্রাসা, দ্বীনী মাদ্রাসা, সহি আকীদার মাদ্রাসা, ওলামায়ে মদিনার মানহাজে একটা মাদ্রাসা হচ্ছে, এটাতে আমরা আনন্দিত। কিন্তু যাদের মাথায় এই দায়িত্বটা দিয়েছেন তাদের কিন্তু অন্তর ফেটে যাচ্ছে যে এতজন ভাই আমাদেরকে কি পরিমাণ মহব্বত করেন যেটা আমি বর্ণনা দিতে পারবো না। আজকে দেখেন এই মাদ্রাসার কিছুই নাই, এখনো শিক্ষক নাই, ছাত্র নাই, মাত্র শুরু, মানে কিছুই নাই বলতে গেলে, নতুন শুরু, আস্তে আস্তে আমরা একত্রিত করছি। কিন্তু দেখেন 100 স্টুডেন্ট শুধুমাত্র আমাদের চেহারা দেখে আমাদেরকে বিশ্বাস করে আমাদের হাতে তুলে দিয়েছে, এবং এক একজন এসে এসে বলেন যে ভাই আমার ছেলেটারে ডক্টর ইমাম হোসেন বানাইতে চাই, আমার ছেলেটারে ডক্টর মনজুর আলহী বানাইতে চাই, আমার ছেলেটাকে ডক্টর সাইফুল্লাহ বানাইতে চাই। কিন্তু আমরা তো বুঝি ডক্টর সাইফুল্লাহ বানানো, ডক্টর মনজুর আলহী বানানো, ডক্টর জাকারিয়া বানানো, এটা তো খালি মোয়া খেলা না, এটা তো কইলে হয় না, এটা যে কত কঠিন এটা তো আমরা তো কিছুটা বুঝি। তাহলে যে অগাধ বিশ্বাস নিয়ে কিছুই দেখেন নাই, মানুষ একটা ছেলেকে মেয়েকে ভর্তি করাইতে গেলে কত কিছু দেখে আপনার একটা প্রতিষ্ঠানের। কিন্তু আমার কাছে অবাক লেগেছে যে আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা আমাদেরকে কি পরিমাণ বিশ্বাস করে, কি পরিমাণ মহব্বত করে। তারা জানে যে আমাদের মধ্যে কোনো ধোকাবাজি পাবে না, প্রতারণা পাবে না, আমরা মানুষকে সঠিক সিরাত ও মুস্তাকিমের দিশা দিব। এই বিশ্বাসে পৃথিবীর বিভিন্ন দেশে থাকে ভাইয়েরা, সেখান থেকে খবর লয় রেসালাতুল কোরআন মাদ্রাসা হয়েছে ফেনীতে, ছেলে মেয়েদেরকে পাঠাই দিয়ে এখানে ভর্তি করাই দাও। যে বিশ্বাস আপনারা করেছেন, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে যে এই বিশ্বাসের ফল আমরা দিতে পারবো কিনা, যে এই বিশ্বাসের আলোকে আপনাদের সন্তান সন্ততিকে আমরা গড়ে তুলতে পারবো কিনা। আমার যখন প্রথম জীবনে সন্তান হয়, প্রথম ছেলে হয়, ছেলে হওয়ার পরে সবাই খুশি যে ছেলে হয়েছে। তা আমার এর আগে কখনোই উপলব্ধি আসে নাই। তো ছেলেকে আমার সামনে নিয়ে আসছে, তো ছেলে চোখ দিয়ে তখন তাকায় তাকায় দেখতেছে এদিক সেদিক, মানে তখন আমার ভিতর থেকে এমন একটা কান্না আসছে, এমন একটা অনুভূতি আসছে যেটা কখনো আমার জীবনে ওই অনুভূতি আসে নাই। যে কান্নাটা কেন আসছে, যে আমি ছেলের বাবা হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমার উপরে এমন কতগুলো জিম্মাদারি আরোপ করেছেন, যে জিম্মাদারির কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা আমার জন্য আগের থেকে কঠিন হয়ে গেছে। এতদিন পর্যন্ত ফেনীতে আসতাম যাইতাম, কোনো কঠিন কোনো জিম্মাদারি ছিল না। যখন সময় পাইছি কোনো জায়গায় আলোচনা করছি, কোনো জায়গায় কথা বলছি, কিন্তু এখন ফেনীবাসী আমার মাথার উপরে যে জিম্মাদারি তুলে দিয়েছে, এখন এক কঠিন জিম্মাদারি নিয়ে পথ চলতে হবে। আরেকটি বিষয় পরিষ্কার করি যে আমরা কিন্তু ফেনীতে আসার জন্য আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করিনি, কেউ দরখাস্ত দিনে যে আল্লাহ আমাকে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অমুক গ্রামে আমাকে দিয়েন, অমুকের ঘরে দিয়েন, এরকম কোনো অ্যাপ্লিকেশন করিনি। আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে পছন্দ করে, নিজেই মনোনীত করেছেন যে বাংলাদেশের ফেনী জেলার অমুক উপজেলায় অমুক জায়গায় আল্লাহ দিবেন। আল্লাহ যেখানে মনোনীত করে দিয়েছেন ওই জায়গার সাথে, ওই জমিনের সাথে, ওই এলাকার সাথে কিছু হক নির্দিষ্ট আছে, ওই এলাকাবাসীর কিছু হক আছে, এই হক আদায় করা ফরজ। এই ফেনীতে আমার জন্ম হওয়ার কারণে ফেনীবাসীর হক এই ফেনীর ভাই বোনদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখানো এবং পরবর্তী প্রজন্মে এমন দায়ী আল্লাহ তৈরি করা যারা এই অঞ্চলের মানুষকে শিরক মুক্ত তাওহীদি ইমানের রাস্তা দেখাবে, বেদাত মুক্ত সুন্নতি আমলের রাস্তা দেখাবে। এই লক্ষ্যেই আমাদের রেসালাতুল কোরআন মাদ্রাসা ফেনী। তবে এখানে শুধু যে দায়ী তৈরি হবে তারা শুধু ফেনী এলাকায় কাজ করবে তা না, পুরো আল্লাহর জমিনে কাজ করবে আমরা এই আশাবাদ রাখি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে বিশাল বিশাল আশা দেখাবো না। আমরা আপনাদের ছেলে মেয়েদেরকে এই বানাই ফেলবো, ওই বানাই ফেলবো, আরবিতে কথা বলবে, ইংরেজিতে কথা বলবে, খালি মানে বিশাল বিশাল ইসলামী পণ্ডিত হয়ে যাবে, স্কলার হয়ে যাবে। মানে আমরা দেখা যায় এরকম নতুন প্রতিষ্ঠান করলে খালি মানুষকে লোভ দেখাই, এটা করে ফেলবো, এটা করে ফেলবো। মানুষ অনেক আশা ভরসা করে নিয়ে আসে, পরে যখন ওই আশা ভরসা না পায় তখন হতাশ হয়ে যায়। এই জন্য আমরা খালি প্রলোভন দিব, আশা দিব এই নীতিতে বিশ্বাসী না। আমরা কাজে বিশ্বাসী, যে আমরা কতটুকু করতে পারি ওই কাজ দেখেই আপনারা বুঝবেন যে আমাদেরকে মূল্যায়ন করতে। এই জন্য অগ্রিম আপনাদেরকে কোনো প্রতিশ্রুতি দিব না যে আমরা আপনার ছেলে মেয়েদেরকে এটা করবো, এটা করবো, অনেক কিছু বানাই ফেলবো। তবে আমরা আল্লাহ পাক আমাদেরকে যতটুকু মেধা দিয়েছেন তার আলোকে আমরা চেষ্টা করব এই সন্তানগুলোকে যেন একজন আন্তর্জাতিক মানের দায়ী তৈরি হতে পারে, যেই দায়ী মানুষকে স্পষ্ট করে দিবে যে এটা তাওহীদ, এটা শিরক, এটা সুন্নাত, এটা বেদাত। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। এবার আসেন, এত মাদ্রাসা থাকতে আশেপাশে অনেক মাদ্রাসা আছে আমাদের, বড় বড় অনেক মাদ্রাসা, তারপরেও কেন রেসালাতুল কোরআন মাদ্রাসা? এই বিষয়টি আমাদের ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফেজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুন, তার এই কঠিন অসুস্থতাকে আল্লাহ দূর করে দিন। উনিও ফেনীর সন্তান এবং উনি যখন মদিনা থেকে আসেন, ওনাকে অনেকে বলছিল যে বাংলাদেশে যে কি করবেন আপনারা, যে তাওহীদের দাওয়াত দিবেন, সুন্নতের দাওয়াত দিবেন, এটা তো বাংলাদেশের মানুষ শুনবে না, বাংলাদেশের শিরক বেদাতের কারখানা, শিরক বেদাতের আস্তানা, ওখানে যাই আপনারা তো তিন বেলা ভাত খাইতে পারবেন না। তো উনি তখন বলছিলেন যে প্রয়োজনে বাংলাদেশে গিয়ে রিক্সা চালায় খাবো, তবুও শিরকের সাথে বেদাতের সাথে আপোষ করব না। এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে তারা মদিনা থেকে বাংলাদেশে আসছেন। তারা ইচ্ছা করলে মদিনা থেকে বাংলাদেশে না আসে তারা আমেরিকা যেতে পারতেন, লন্ডন যেতে পারতেন, অস্ট্রেলিয়া যেতে পারতেন, অনেক উন্নত দেশে ভোগ বিলাসে জীবনযাপন করতে পারতেন। কিন্তু তারা সেই জীবনযাপন না করে এই দেশের মানুষকে, এই অঞ্চলের মানুষকে তাওহীদ সুন্নাহ শেখানোর জন্য এখানে এসেছেন। তো তিনি অসুস্থ থাকাতে তিনি হয়তো আমাদের এখানে আজকে আসতে পারেন নাই, উনি ওই দিন দেখে গেছেন আমাদের প্রতিষ্ঠান এবং আবারও আসবেন ইনশাআল্লাহ। আর ডক্টর মনজুর আলহী হাফেজাউল্লাহ তিনি বলছেন তিনি এই ফেব্রুয়ারির প্রথম দিকে উনি নোয়াখালী আসবেন। তো নোয়াখালী যখন আসবেন তখন আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন, আমাদের শিক্ষকদেরকে তিনি কিছু প্রশিক্ষণ দিবেন, আমাদের ছাত্র ছাত্রীদের সাথে কথা বলবেন, এখানে উনি একদিন সময় দিবেন ইনশাআল্লাহ। ডক্টর আবু বকর জাকারিয়া হাফেজাউল্লাহ তিনিও আমাদের সম্মানিত একজন উপদেষ্টা, তিনিও আসবেন ইনশাআল্লাহ আমাদের সময় সুযোগ মতো, আমাদের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষকদেরকে সবাইকে নিয়ে উনি বসবেন। তো এখন এত মাদ্রাসা থাকতে আমাদের এই মাদ্রাসা কেন, এটা একটা প্রশ্ন না? মাদ্রাসা বিহীন পৃথিবীতে কোনো দাওয়াত, কোনো আদর্শ প্রচার প্রসার হয় না। মানে এলেম বিহীন ইসলাম নাই, ইসলাম বিহীন এলেম নাই। এলেম আর ইসলাম এক সূত্রে গাথা, ইসলাম আর এলেম। ইসলামের এমন কোনো বিধিবিধান নাই যেই বিধিবিধানের সাথে এলেম জড়িত নেই। ঈমান আনতে হলে এলেম লাগে। আল্লাহ পাক সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এলেম শিখো জেনে নাও যে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে ঈমান আনতে হলেও এলেম লাগে। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত জানতে হয়, রোকন জানতে হয়, উসুল জানতে হয়, কি কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায় এটা জানতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হলেও এলেম লাগে, কথা বলতে হলে, দাওয়াত দিতে হলে এলেম লাগে। দাওয়াত বিহীন এলেম হলে তখন অবস্থা হয়, দাওয়াত এলেম বিহীন যদি দাওয়াত দেয় তখন অবস্থা হয় কি, অবস্থাটা হয় এরকম যে কিছুর থেকে কিছু হয় না, যা হয় আল্লাহর থেকে হয়। তখন অবস্থা এক পর্যায়ে গিয়ে এমন হয় একই প্লেটে খাই, আবার একসাথে মারামারি করি, আবার যে মারে সে জিহাদ করে, যাকে মারে সে শহীদ হয়। এটা হলো এলেম বিহীন দাওয়াতের ফসল, এলেম বিহীন দাওয়াতের ফল। এজন্য দাওয়াত দিতে হলেও এলেম লাগে। এরপরে আপনি সঠিক দিনের উপরে চলতে হলে, আরেকজনকে চালাইতে হলে এলেম লাগে। এলেমটা একটা বিশাল শক্তি, এলেমটা হলো পাওয়ার। আমরা বলি না নলেজ ইজ পাওয়ার, এলেমটা একটা বড় পাওয়ার। এলেম বিহীন ইমানের উপরে টিকে থাকা যায় না। এলেম না থাকলে আল্লাহকে ভয় করা যায় না, এলেম না থাকলে হক চিনা যায় না। এই জন্য আবু জেহেলের কাছে অনেক দুনিয়াবি জ্ঞান ছিল, হেক বুদ্ধি ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আল্লাহকে চিনার মতো, হক চিনার মতো এলেম ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলছে সে তো আবুল হেকাম না, সে আবু জাহাল। এজন্য এলেমের অপরিহার্যতা অপরিসীম। নবী সাল্লাল্লাহু পৃথিবীতে আসছেন বুইস্ত মুআল্লিমান, মুআল্লিম হিসাবে আসছেন। সাহাবাই কেরাম এক একজন মুআল্লিমের ভূমিকা পালন করছেন। সেই মদিনা মুনাওয়ারা 1400 বছর ধরে এলেমের নগরী, মদিনা মুনাওয়ারা বিশুদ্ধ এলেমের নগরী রূপে পৃথিবীর সবচেয়ে বড় আলেম যারা যুগে যুগে তারা মদিনা মুনাওয়ারা বসবাস করেছে। সাহাবাই কেরামদের মধ্যে যারা সবচেয়ে বড় বড় আলেম, তাবেইনদের মধ্যে, তাবে তাবেইনদের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতো আলেম মদিনায় থাকতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এলেম শিখার জন্য মদিনাতে দীর্ঘ সময় কাটাইছেন। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আহমদ বিন হাম্বল সহ যুগে যুগের সমস্ত ওলামায়ে কেরাম, ওলামায়ে মদিনার মানহাজে, ওলামায়ে মদিনার আকীদায় তারা এলেম শিখার জন্য চেষ্টা করেছেন। এই উপমহাদেশে সর্বপ্রথম এলমি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন শাহ আব্দুর রহিম মহাদ্দেসে দেহলভি রাহেমাহুল্লাহ। এটা ভারতীয় উপমহাদেশের প্রথম মাদ্রাসা, প্রথম প্রতিষ্ঠান, দিল্লির রহিমিয়া মাদ্রাসা। সেই রহিমিয়া মাদ্রাসা থেকে এই দেশে, এই অঞ্চলে মাদ্রাসার শুরু। দিল্লির রহিমিয়া মাদ্রাসাকে পরবর্তীতে শাহ ওলিউল্লাহ মহাদ্দেসে দেহলভি রাহেমাহুল্লাহ তিনি এই মাদ্রাসাকে মদিনার মানহাজে, ওলামায়ে মদিনার মানহাজে তিনি গঠন করেছিলেন। মানে ওলামায়ে মদিনার মানহাজটা হলো যে শিরিক এবং বেদাতকে উচ্ছেদ করা, তাওহীদ এবং সুন্নাকে প্রতিষ্ঠা করা। ওলামায়ে মদিনার মানহাজ মাজহাব বিরোধী মানহাজ না, মাজহাবের সাথে কোনো সংঘর্ষ না, সংঘর্ষটা হলো বিরোধটা হলো শেরেক এবং বেদাতের বিরুদ্ধে। কিন্তু শেরেক বেদাত উচ্ছেদ করা আবার বল প্রয়োগের মাধ্যমে শেরেক বেদাত উচ্ছেদ না, শেরেক বেদাত উচ্ছেদের মানহাজটা হবে, এটাকে বলে মানহাজ। একটা হলো আকিদা, একটা হলো মানহাজ। আকিদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, বিশুদ্ধ আকিদা। কিন্তু মানহাজটা হবে শেরেক এবং বেদাতকে দূর করার জন্য, সুন্নত এবং তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য সিস্টেমটা হবে, মেথোডোলজিটা হবে বিদ্দাওয়া ওয়া তাবলীগ, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে মানুষের চিন্তাধারাকে আপনার পরিশুদ্ধ করার মাধ্যমে এই কাজটা করা হবে। এজন্য আমরা কোনো ধরনের উগ্রবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলোকে বিশ্বাস করি না, এগুলাকে ঘৃণা করি, এগুলার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা শেরেক বেদাত সমাজ থেকে দূর করতে চাই, কিন্তু দূর করার পন্থা হবে দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, মানুষের চিন্তা চেতনায় পরিবর্তনের মাধ্যমে। এজন্য এই বিষয়টা সমাজের সকল ভাই বোনদের কাছে স্পষ্ট করবেন যে আমরা শেরেক বেদাত বিরোধী, ঠিক আছে, আমরা শেরেক বেদাত এই সমাজ থেকে উচ্ছেদ করতে চাই, দূর করতে চাই, কিন্তু সেই দূর করার মাধ্যমটা হবে দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, ওহির প্রচার প্রসারের মাধ্যমে। আমরা এটাকে বল প্রয়োগ করে তারপরে উগ্রপন্থার মাধ্যমে, কোন প্রকারের সন্ত্রাসবাদের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে আমরা শেরেক বেদাত উচ্ছেদে বিশ্বাসী নই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় 13 বছর ছিলেন, সেখানে শেরেকের আস্তানা ছিল, শেরেকের কারখানা ছিল, 360টা মূর্তি কাবার ভিতরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একটা মূর্তিও ভাঙেন নাই। সাহাবায়ে কেরাম কোনোদিন কোন জায়গায় শেরেকের বিরুদ্ধে বল প্রয়োগ করেন নাই। এটাই হবে আমাদের মানহাজ। এজন্য আমাদের সাথে আপনার কোন প্রকারের উগ্রপন্থার কোনো সম্পর্ক থাকবে না। এই ব্যাপারে আমরা পরিষ্কার করতে চাই, রেসালাতুল কোরআন মাদ্রাসার সাথে বিন্দুমাত্র কোন ধরনের উগ্রপন্থার, কোন ধরনের জঙ্গিবাদের কোন সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। নিশ্চিন্তায় নির্দ্বিধায় এই ফেনীর সকল ভাই বোনকে অনুরোধ করব, আপনারা এই প্রতিষ্ঠানের সাথে যিনি যেভাবে পারেন তিনি সেভাবে সম্পৃক্ত হবেন, যিনি ছেলে মেয়ে দিয়ে অভিভাবক হতে পারেন তিনি অভিভাবক হইবেন, যিনি আর্থিকভাবে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানের মুহিব্বিন হতে পারেন তিনি মুহিব্বিন হবেন, এবং যিনি এই প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে দোয়া করতে পারেন তিনি দোয়া করে এই প্রতিষ্ঠানের সহযোগী হবেন, যিনি যেভাবে পারেন। কিন্তু সবাই নিশ্চিন্তায় এই প্রতিষ্ঠানের সহযোগী হবেন যে এটার সাথে কোনো উগ্র পন্থার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এই মাদ্রাসার, এই প্রতিষ্ঠানের আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটার মানহাজ হবে ওলামায়ে মদিনার মানহাজ, মদিনার ওলামায়ে কেরামদের মানহাজ। মদিনার ওলামায়ে কেরামের সাথে যদি কোনো মানহাজে আমাদের না মিলে তাহলে আপনারা আমাদের সাথে আলাপ করবেন যে মদিনার ওলামারা এভাবে বলতেছে আর আপনাদের এখানে আপনারাও আরেকভাবে বলতেছেন। এরপরে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো এই উপমহাদেশে দিল্লির রহিমিয়া মাদ্রাসা, শাহ আলী আল্লাহ মহাদেশে দেহলবী রাহমাউল্লাহ, এরপরে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেহলবী রাহমাউল্লাহ, সৈয়দ আহমদ বেরলবী রাহমাউল্লাহ সহ এই মাদ্রাসা প্রতিষ্ঠার ক্রম দ্বারা চলে আসতেছে। পরবর্তীতে কলকাতা আলিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয় তখন আল্লামা নিজামউদ্দিন রাহমাহুল্লাহ তিনি একবার কলকাতা আসলেন। কলকাতার মানুষ তাকে এত পছন্দ করলেন তাকে আর যেতে দিলেন না, তাকে বললেন আপনি আমাদের কলকাতা থেকে যান, এখানে একটা মাদ্রাসা করেন, এই মাদ্রাসা করার জন্য যত রকমের সহযোগিতা দরকার আমরা কলকাতার মানুষ আপনাকে সহযোগিতা দিব। তখন এই শায়খ নিজামুদ্দিন রাহেমাহুল্লাহ তিনি সেখানে একটা মাদ্রাসা করেন, প্রধান ছিলেন। ইংরেজদের কাছে আবেদন করা হলো যে আমরা এখানে একটা মাদ্রাসা করেছি, মাদ্রাসাটার খরচ বছরে এত টাকা, আপনারা এটার পৃষ্ঠপোষকতা করেন, এটার খরচটা দেন। প্রথম দিকে তারা অল্প খরচ দিত, মাসে আপনার $1,000 দিত তারা। পরবর্তীতে এটা আস্তে আস্তে তারা পূর্ণাঙ্গ নিয়ে নেয়। কিন্তু শায়খ নিজামুদ্দিন রাহমাহুল্লাহ তিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। কেউ কেউ আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার করেন, কোনো কোনো ভাইয়েরা, যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ইংরেজ ছিল। ইংরেজ ছিল এটা ঠিক আছে, কিন্তু তার হাতে কোনো একাডেমিক দায়িত্ব ছিল না। একাডেমিক দায়িত্ব সম্পূর্ণরূপে ছিল এই শায়খ নিজামুদ্দিন রাহমাহুল্লাহর কাছে। এজন্য বাংলাদেশের কোনো আলিয়া মাদ্রাসায় হেড মাওলানার পোস্ট নাই, একমাত্র ঢাকা আলিয়া মাদ্রাসায় হেড মাওলানা নামে একটা পোস্ট আছে। এবং এই পোস্টে যিনি থাকেন উনি প্রিন্সিপালের থেকেও বড় আলেম, এটা হলো সিস্টেম। এবং দুইটা প্রফেসরের পোস্ট আছে ঢাকা আলিয়া মাদ্রাসায়, একটা প্রিন্সিপাল আর একটা হেড মাওলানা, ভাইস প্রিন্সিপাল প্রফেসরের পোস্ট। এই হেড মাওলানার পোস্টে ছিল শায়খ নিজামুদ্দিন রাহমাহুল্লাহ। তিনি মাদ্রাসার সিলেবাস কারিকুলাম প্রণয়ন করেন, তিনি দারসে নিজামিকে হাতে নিলেন। সে দারসে নিজামিকে তিনি হাতে নিয়ে দেখলেন যে দারসে নিজামির সিলেবাসের মধ্যে শুধু মানতেকের আটটা কিতাব সিলেবাস করা ছিল। তখন শায়খ নিজামুদ্দিন রাহমাহুল্লাহ তিনি বললেন যে এত মানতেকের দরকার নেই, ইসলাম যুক্তির উপরে চলে না, ইসলাম ওহির উপরে চলে। তখন উনি এখান থেকে মানতেকের কিতাবগুলোকে কমায় দুইটা কিতাবে নিয়ে আসেন, এর সাথে তিনি হাদিসের কিতাবকে সংযোজন করেন। তিনি সর্বপ্রথম এই উপমহাদেশে সহি আল বুখারী, সহি মুসলিম, জামে আত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনান ইবনে মাজা, তারপর সুনান আন-নাসাই, এগুলোকে মাদ্রাসার সিলেবাসভুক্ত করেন। এর আগে এগুলো এইভাবে মাদ্রাসার সিলেবাসভুক্ত ছিল না, এর আগে বেশিরভাগ মানতেক পড়ানো হইত। অর্থাৎ তিনি এই উপমহাদেশে এলমে হাদিসের শিক্ষার গোড়াপত্তন করেন। এরপরে কলকাতা আলিয়া থেকে আস্তে আস্তে চতুর্দিকে বিকাশ ঘটতে থাকে। পরবর্তীতে এক সময় দারুল উলুম দেওবন্দ এই ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়। সেই আলোকে আলহামদুলিল্লাহ এই উপমহাদেশ ব্যাপী বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। শেরেক এবং বেদাত এগুলো এমন এক জিনিস, এগুলো সবসময় ঘাপটি মেরে থাকে, একটু সুযোগ পাইলে এগুলা লাভ পারি উঠে যায়। শেরেক এবং বেদাত দেখবেন জমিনে আগাছা যেগুলো থাকে এগুলো সবসময় চুপচাপ বসে থাকে, একটু সুযোগ পাইলে লাভ পারি উঠে যায় এবং মূল ফসলের থেকে এগুলো উপরে উঠে যায়। শেরেক আর বেদাতটা এরকম, ওলামায়ে কেরাম একটু অসতর্ক হইলে এগুলো লাভ মেরে উঠে যায়। এজন্য যুগে যুগে ওলামায়ে কেরাম কিছুদিন পর পর এগুলোর বিরুদ্ধে একটা তাজদিদি আন্দোলন, সংস্কার আন্দোলন শুরু করেন। যখন সংস্কার আন্দোলন হয় এগুলো দমন হয়ে যায়, এগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। আবার কিছুদিন পর এগুলো মাথা ছাড়া দিয়ে উঠে, একটু যখন ওলামায়ে কেরাম অন্যদিকে মন দেন তখন এগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠে। এজন্য এক সময় এই উপমহাদেশে যখন শেরেক বেদাত কঠিন আকারে রূপ নেয় তখন আপনার দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল শেরেক এবং বেদাত বিরোধী আন্দোলন। তারা প্রথম দিকে এই ব্যাপারে কঠিন আন্দোলন করেছেন এবং আলহামদুলিল্লাহ এই ভারতীয় উপমহাদেশ থেকে অসংখ্য শেরেক বেদাত তারা উচ্ছেদ করেছেন। তাদের অনেক অবদান এই উপমহাদেশে, এবং তারা এই ধারাবাহিকতায় যদি না আসতেন আমরা আজকে দিনে পাইতাম না। কেউ কেউ আমরা মনে করি যে আমরা মনে হয় ওলামায়ে দেওবনকে পছন্দ করি না, পুরপুরাকে পছন্দ করি না, শর্ষিনাকে পছন্দ করি না, চরমনাইকে পছন্দ করি না, আমরা সবাইকে পছন্দ করি। তাদের এই উপমহাদেশে ইসলামের ব্যাপারে, দিনের ব্যাপারে অনেক অবদান আছে। তারাই এই উপমহাদেশে ইসলামী সংস্কৃতি, ইসলামী শিক্ষা, ইসলামী কালচারকে টিকিয়ে রেখেছেন। টিকিয়ে না থাকলে তো, দিনে যদি না থাকতো তো আমি সংশোধন করতাম কিভাবে? দিনে যদি না থাকে, জি শেষ করি, আমরা তো নামাজ এখানে পড়বো নাকি অবদান আছে এই উপমহাদেশে? কোন আলেমের কোন ক্ষেত্রে অবদান কম নয়, সবাই আলহামদুলিল্লাহ এই দেশে বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, লেখনির মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে মুসলিমদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য সবাই যুগে যুগে চেষ্টা করেছেন। এবং আমাদের এই ফেনী জেলায় যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার অবদান আছে। এই দেশে ভালো মানুষ তৈরির ক্ষেত্রে, দিনদার মানুষ তৈরির ক্ষেত্রে, সোয়ালেহীন মানুষ তৈরির ক্ষেত্রে সবারই অবদান আছে। তো বলে তাই এত কিছু থাকতে আবার এই মাদ্রাসার প্রয়োজন কেন? প্রয়োজনটা হলো মাঝখান দিয়ে যে শেরেক বেদাতি বিরোধী আন্দোলনটা কঠিন আকারে ছিল সেটা আস্তে আস্তে আস্তে আস্তে শিথিল হয়ে গেছে বাংলাদেশে, আস্তে আস্তে ঘুমাই গেছে। এটা ঘুমাই আমরা সবাই শেরেক বেদাতের সাথে আপোষ করে ফেলছি। এখন দেখা যায় বড় বড় আলে বাবা তাবিজের ব্যবসাও করে, আছে না বাংলাদেশে? শেরেকের সাথে কি সুন্দর আপোষ! বড় বড় আলেম খতমের ব্যবসা করে, মিলাদের ব্যবসা করে, তারপরে বিভিন্ন ধরনের বেদাত শেরেকে জড়িত হয়ে গেছে এবং সমাজের সাথে এটা আপোষ করে ফেলছে যে ঠিক আছে আপনারা আপনাদের হালে থাকেন, আমরা আমাদের হালে থাকি, মাঝখান দিয়ে আপনাদের ব্যবসাও চাঙ্গা থাকে, আমাদের তো চাঙ্গা থাকে, দুই দিকে ভালো থাকো। একটা সুন্দর আপোষ হয়ে গেছে, মানে আমরা আপনাদের বিরুদ্ধে কিছু করবো না, আপনারা আমাদের বিরুদ্ধে কিছু করবেন না, আমরা ধর্মীয় দিকগুলো নিয়ন্ত্রণ করব, যেভাবে আমাদের রুজি রোজগার কামায় চলার দরকার এভাবে চলবে, আর আপনারা হারাম উপার্জন করেন যাই করেন, মাদ্রাসায় চাল দিয়ে দিবেন বছরে 50 বস্তা, তারপরে টাকা দিয়ে দিবেন 5 লক্ষ, আমাদেরকে মাঝে মাঝে হাদিয়ে দিয়ে দিবেন 4-5 লক্ষ, তাহলে ইনশাল্লাহ জান্নাত আপনার নিশ্চিত। মোটামুটি জান্নাতের গ্যারান্টিও দিয়ে দিচ্ছি, এই সুযোগে আমরা আমাদের কাজও চালাইতেছি, সুন্দর করে একটা আপোষ রফা হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে কোনো কোনো ভাইয়েরা বলে আমরা আজকে 100 বছর ধরে, 40 বছর ধরে এত সুন্দর সংসার সাজাইছি, আপনারা আসে আমাদের সাজানো সংসার ভাঙ্গি দিতেছেন। সংসার খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে, মানে সবার সাথে মিলমিশ করে শেরেকের হালে শেরেক চলবো, বেদাতের হালে বেদাত চলবো, আমরাও চলবো। এই জন্য দেখবেন এই দেশে এখন কোনো আলেম ওলামা শেরেকের বিরুদ্ধে কথা বলে না, তার সামনে চোখের সামনে হাজারো শেরেক কথা বলে না, কথা বলে খালি ওই যে কয়েকটা একতলাফি মাসাইল নিয়ে ওয়াজ মাহফিলে আপনার মাইক ভাঙ্গি ফেলতেছে চিৎকার দিয়ে, মানে যা ইচ্ছা তাই বলতেছেন, কিন্তু আমাদের চোখের সামনে চারিদিকে শেরেক আর শেরেক, বেদাত আর বেদাত, কিন্তু সেগুলোর সাথে একটা আপোষ হয়ে গেছে। এই জন্য বর্তমানে দরকার এই শেরেক বেদাত বিরোধী আন্দোলনকে সফল করতে হলে শিক্ষার বিপ্লব ঘটাইতে হবে, এলেমের বিপ্লব ঘটাইতে হবে, এমন দায়ী তৈরি করতে হবে যারা শেরেক বেদাত বিরোধী আন্দোলনে সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্যই আজকে আমাদের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, 68,000 গ্রামে 68,000 এই রেসালাতুল কোরআন মাদ্রাসার দরকার। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করব, আমরা প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্যের আলোকে এই রেসালাতুল কোরআন মাদ্রাসাকে, এটাকে শুধু একটা মাদ্রাসা মনে করবেন না, এটা একটা আন্দোলনের মার্কাস, এটা একটা আন্দোলনের কেন্দ্র। এই প্রতিষ্ঠান অন্যদেরকে রাস্তা দেখাবে কিভাবে শেরেক বিরোধী আন্দোলন করতে হয়, বেদাত বিরোধী আন্দোলন করতে হয়। আন্দোলন মানে রাস্তাঘাটে মিছিল মিটিংয়ের নাম খালি আন্দোলন না, চিন্তার জগতে আন্দোলন, চিন্তার জগতে বিপ্লব। এই কাজটা আমরা রেসালাতুল কোরআন মাদ্রাসা দিয়ে শুরু করার চেষ্টা করতেছি এবং এটাকে আপনারা পুরা বাংলাদেশে, এমনকি সারা দুনিয়াতে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার সিলেবাস কারিকুলাম সরকার কর্তৃক নির্ধারিত সিলেবাস কারিকুলামে ফলো করা হবে, সরকারের আইন কানুন মেনে চলা হবে, সরকার বিরোধী, সরকারের সাথে সাংঘর্ষিক কোন জিনিস এই মাদ্রাসার কার্যক্রমে, সিলেবাস কারিকুলামে থাকবে না। তবে এর সাথে অতিরিক্ত যে জিনিসগুলো আমাদের ছাত্রদের আকীদা বিশুদ্ধ করার জন্য দরকার, মানহাজ বিশুদ্ধ করার জন্য দরকার, সেই সিলেবাসগুলো আমরা এর সাথে সংযোজন করব। এবং এই সিলেবাস প্রণয়নের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের যে শায়খেরা আছেন, আমাদের ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ, তাকে তো সবাই চিনেন, তিনি কিন্তু একটা সিলেবাস কারিকুলাম করে গেছেন। তার সিলেবাস কারিকুলামে আসন্না ট্রাস্ট নামে আপনার একটি মাদ্রাসা, একটা প্রতিষ্ঠানও আছে ঝিনাইদহে। আমি গত সপ্তাহে ওই প্রতিষ্ঠানে গিয়েছি, শায়খের কবর জিয়ারত করে এসেছি। তো ওই সিলেবাস কারিকুলামটা আমাদের হাতে আছে, এর সাথে আমরা একটা একাডেমিক কমিটি করতেছি, এই কমিটিতে আমাদের ডক্টর মানজুর এলাহি হাফেজাউল্লাহ, ডক্টর সাইফুল্লাহ, ডক্টর আবু বকর জাকারিয়া সহ আরও যে সকল ওলামাই মদিনার মানহাজে আমরা যারা দাওয়ার কাজ করি তাদেরকে নিয়ে, বিজ্ঞ ওলামাই কেরামদেরকে নিয়ে আমরা একটা একাডেমিক কমিটি করব। এই একাডেমিক কমিটি একটা সিলেবাস কারিকুলাম করবে, সরকারের সিলেবাসের সাথে আরও অতিরিক্ত কী কী আমরা সংযোজন করব, যে কয়টা এগুলো আমরা করব। এই আলোকে আমাদের সারা বাংলাদেশে যতগুলো আমাদের এই আকীদা মানহাজে প্রতিষ্ঠিত মাদ্রাসা থাকবে সবগুলোকে ইনশাআল্লাহ আমরা পরিচালনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেক জেলায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠা শুরু হয়েছে। চাঁদপুর জেলায় আমাদের দুইটা মাদ্রাসা হয়েছে, কুমিল্লাতে হইতেছে, তারপর ইনশাআল্লাহ নোয়াখালীতে হবে, লক্ষ্মীপুরে হয়েছে, আরও হবে ইনশাআল্লাহ। তারপরে আমাদের ফেনীতে রেসালাতুল কোরআন ছাড়াও আরও একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন মাদ্রাসা তো দারুত তাওহীদ ওয়াস সুন্নাহ সোনাগাজীতে, ইনশাআল্লাহ আরও হবে। একজন ভাই ছাগল নাইয়াতে আমাদেরকে একটা বাড়ি দিচ্ছেন, বলছেন যে এখানে একটা মহিলা মাদ্রাসা করেন। আরও অনেক ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আগাই খালি মাদ্রাসা করার জন্য। তো এই জন্য আমরা আমাদের যোগ্যতা সামর্থ্যের আলোকে প্রত্যেক এলাকায় এলাকায় প্রত্যেকে চেষ্টা করবেন যে আমরা যেন এই দাওয়াতি কার্যক্রমের জন্যই মাদ্রাসা, এই লক্ষ্যে মাদ্রাসা হবে। আরেকটি বিষয় এখানে স্পষ্ট করতে পারি, যে কথাগুলো একটু বলা দরকার উদ্বোধনী অনুষ্ঠানে। এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য যদি আমাদের সামনে ক্লিয়ার না থাকে তাহলে আমরা ওই রাস্তা আগাইতে পারবো না, সবার কাছে ক্লিয়ার থাকতে হবে। এই প্রতিষ্ঠান কোন সুনির্দিষ্ট একটা দলের বা গ্রুপের বা ফেরকার কোন মাদ্রাসা না। মদিনা মুনাব্বারায় আপনারা দেখেছেন, মক্কা মুকাররমায় দেখেছেন, সেখানে আপনার নামাজ পড়ার সময় কতভাবে মানুষ নামাজ পড়ে দেখছেন না, এই মক্কাতে দেখছেন না, কেউ হাত এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে, কেউ ছাড়িয়ে দিছে, হাত বাঁধেই নেই, কিন্তু কোনো মারামারি নেই, একজনের বিরুদ্ধে একজনের মাঠ পাটাপাটি নেই, ইহুদির দালাল খ্রিস্টানের দালাল নেই, কেউ রাফলিয়াদান করতেছে কেউ করতেছে না, কেউ জোরে আমিন বলতেছে কেউ আস্তে আমিন বলতেছে, এগুলো নিয়ে কোনো ওয়াজ মাহফিলও নাই, কোনো প্রশ্নও নাই, কোনো খুতবাও নাই, কোনো লেকচারও নাই, কোনো মারামারি নাই, আলোচনা নাই, তর্ক বিতর্ক নাই। এই মানহাজে হবে আমাদের রেসালাতুল কোরআন মাদ্রাসা। এখানে ওইগুলো নিয়ে কোনো কড়াকড়ি, কোনো একগুয়েমি, কোনো গোড়ামি এগুলো থাকবে না ইনশাআল্লাহ। এটা ওলামায়ে মদিনার মানহাজে। এখানে চার মাজহাব প্রাধান্য পাবে, চার মাজহাবের আলোকে আমাদের ফেক হবে, আল ফেক আলাল মাজাহিব আল আরবা, চার মাজহাবের ফেক এখানে অনুসরণ হবে। আমরা চার মাজহাবের ভিত্তিতেই পরিচালিত হওয়ার চেষ্টা করব। এটা কোনো মাজহাবের বাহিরে মাদ্রাসা না, এটা লা মাজহাবি মাদ্রাসা না, এটা লা শেরকি লা বেদাতি মাদ্রাসা। কোনো ভাই যদি আমাদেরকে বলার চেষ্টা করে যে এটা লা মাজহাবি মাদ্রাসা, আপনারা তো জবাব দিবেন এটা লা মাজহাবি মাদ্রাসা নয়, এটা লা শেরকি মাদ্রাসা, লা বেদাতি মাদ্রাসা। এই ব্যাপারে আমাদের আপোষ থাকবে না, শেরেক বেদাতের ব্যাপারে, কিন্তু মাজহাবের সাথে আমাদের কোনো বিরোধ নেই, এই বিষয়টা স্পষ্ট করবেন। আচ্ছা, এরপরের কথা হলো, আমি সবার উদ্দেশ্যে একটা একটা কথা বলবো। আমার ছাত্র এবং শিক্ষক যারা আছেন, ছাত্রদের মূল মাকসাদ থাকতে হবে যে আমি এই মাদ্রাসার একজন ছাত্র হিসাবে, এই মাদ্রাসার সাথে আমরা প্রথমে বলছি এটা ওলামায়ে মদিনার মানহাজের মাদ্রাসা হবে, তাহলে আমাদের টার্গেট থাকবে মদিনার যে ওলামায়ে কেরাম আছে তাদের মতো আলেম হতে হবে, প্রত্যেক ছাত্র ছাত্রীর এই টার্গেট থাকতে হবে, ডক্টর ইমাম হোসেনের মতো আলেম হবো, ডক্টর মানজুর এলাহির মতো আলেম হবো। টার্গেটে যদি দূর হয় তাহলে তো আপনি এতদূর যাইতে পারবেন না, টার্গেট হইতে হবে আরো বেশি, টার্গেট থাকতে হবে শেখ আব্দুল মোহসেন আব্বা হাফেজাহুল্লার মতো আলেম হবো, শেখ সোলাইমান আর রুহাইলি হাফেজাহুল্লার মতো আলেম হবো ইনশাআল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লার মতো আলেম হবো, শেখ সালেহ বিন উসাইমিন রাহিমাহুল্লার মতো আলেম হবো, শেখ আলবানী রাহিমাহুল্লার মতো আলেম হবো। এই টার্গেট নিয়ে লেখাপড়া করতে হবে, এটা হলো ছাত্র ছাত্রীদের মধ্যে এই অনুপ্রেরণা, এই অনুভূতি থাকতে হবে। এবং আমরা চেষ্টা করব আমাদের স্টুডেন্ট যাতে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে, মদিনা মুনাব্বারা, উম্মুল কোরা, আল আজহার, আরও যত যত প্রতিষ্ঠান আছে সারা দুনিয়াতে, এগুলোতে যাতে আমাদের ছাত্ররা গিয়ে লেখাপড়া করতে পারেন, এজন্য ছাত্রদেরকে এই টার্গেট থাকতে হবে। আর শিক্ষকদেরকে আমাদের এটাকে চাকরি মনে করা যাবে না, এটা একটা চাকরি করার প্রতিষ্ঠান না, চাকরি করার মাদ্রাসা না, এই মাদ্রাসাটা হইল একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে এই মাদ্রাসার প্রতিষ্ঠা। যে দাওয়াত ও তাবলীগ হবে ওহির দাওয়াত ও তাবলীগ, কোরআন এবং সহি হাদিসের দাওয়াত ও তাবলীগ। সুতরাং এখানকার শিক্ষক যারা তারাও হবেন এক একজন কোরআন এবং সহি হাদিসের দায়ী, তার দাওয়াতের অংশ হিসাবেই তিনি এখানে শিক্ষকতা করবেন। এটা তার ওই এত ঘন্টার বাধা চাকরি না, এই স্টুডেন্টগুলোকে একজন দায়ী বানানোর জন্য দায়ীদের খাদেম হিসাবে শিক্ষকতা করতে হবে, যে আমার খেদমতের মাধ্যমে এরা এক একজন দায়ী হবে। আর একজন দায়ী বানাইতে পারলে আমার সারা জীবনে চাকরি সফল, কেয়ামত পর্যন্ত বসি বসি কবরের মধ্যে বেতন আসতে থাকবে। কি বলেন, কবরে শুয়ে থাকবেন আর খালি বেতন যাইতে থাকবে, অ্যাকাউন্টে জমা হইতে থাকবে। এই উদ্দেশ্য নিয়ে শিক্ষকতা করতে হবে। আর যারা অভিভাবক আছেন তাদের প্রতি নসিহত হলো, ছাত্র ছাত্রী প্রত্যেকের সাথে সাথে আপনিও ভর্তি হইবেন, এবং ইনশাল্লাহ আমরা মাদ্রাসা ভিত্তিক অভিভাবকদের সংশোধনের জন্য আমরা কিছু কোর্স কারিকুলাম চেষ্টা করব, যাতে মাঝে মাঝে আমরা অভিভাবকদেরকে নিয়ে আমাদের শায়েখেরা যখন এই এলাকায় আসবেন সফরে, আপনাদেরকে নিয়ে যাতে আমরা একটা মাঝে মাঝে প্রোগ্রাম করতে পারি, হালাকা করতে পারি, দিনে নসিহতপূর্ণ বিভিন্ন করতে পারি, যাতে আমাদেরও আকীদা সংশোধন হয়। এই জন্য আপনারা টার্গেট থাকবে যে শুধু আমার ছেলে মেয়ে ভর্তি করায়নি, আমিও ভর্তি হয়েছি এই মাদ্রাসায়, এবং এই রেসালাতুল কোরআন মাদ্রাসাকে মহব্বত করবেন, আপনি আপনার নিজের মাদ্রাসা মনে করবেন, এবং যে কোনো ত্রুটি, যে কোনো কিছু আপনার পরিলক্ষিত হবে, সাথে সাথে আমাদের বাইদের সাথে যারা এখানে আছেন তাদের সাথে আপনি আলাপ করবেন, মনে করবেন যে এটা আমার প্রতিষ্ঠান, সবাই মনে করবেন এটা আপনার প্রতিষ্ঠান, এটা কোনো সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না, এটা আপনাদের সবার প্রতিষ্ঠান। এই জন্য এটাকে কিভাবে সুন্দর করা যায় পরামর্শ দিবেন, কোনো ভুল ত্রুটি দেখলে সাথে সাথে আপনারা এটা ধরাই দিবেন যে এখানে এটা এইভাবে না করে এইভাবে করলে আরো ভালো হবে। আর আমাদের মুহিব্বিন যারা আছেন, মুহিব্বিন তো বুঝেন, মুহিব্বিন কি বলেন তো দেখি, যে মহব্বতকারী। আমরা কিন্তু প্রেম করি না, কি প্রেম করেন, প্রেম করেন ভাবির সাথে প্রেম করবেন, স্ত্রীর সাথে প্রেম করবেন, এর বাহিরে প্রেম করা যাবে না। আব্বা আম্মাকে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি, আলেমুল্লামাকে আমরা মহব্বত করি, আল্লাহর সাথে প্রেম করি না, রাসুলের সাথে আমরা প্রেম করি না, আমরা মহব্বত করি। তা আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমরা আপনাদেরকে মহব্বত করি, এটার নাম হলো মুহিব্বিন। অনেকে বলে যে বক্ত, কয় যে হুজুর আমি আপনার খুব বক্ত, অমুক কাকা আমি বক্ত, বক্ত এটা অমুসলিম পরিভাষা, এটা মুসলিম পরিভাষা না। এই জন্য বক্ত ব্যবহার করবেন না, বক্ত ব্যবহার না করে মহব্বতটা কোরআনিক শব্দ, ইসলামী শব্দ, মুহিব্বিন ব্যবহার করবেন, যে মহব্বতকারী। তা আমাদের যারা মুহিব্বিন আছেন আলহামদুলিল্লাহ, আমাদের মুহিব্বিন দেশেও আছেন বিদেশেও আছেন, যেমন আল্লাহর বান্দা মাটির উপরেও আছে মাটির নিচেও আছে, মাটির নিচের বান্দা উপরের থেকে বেশি, কিন্তু উপরে আর নিচে যদি বলি খেলা ধরেন দেখবেন যে নিচের গুলোই জিতবো, উপরের গুলো হারিয়ে যাবেন, কি বলেন, বেশি লাগবে না আপনারা সবগুলো, আর কবরস্থান থেকে একজন উঠলেই হবে, তাহলে আপনারা এমনি শেষ, তাহলে নিচের গুলো আরো বেশি পাওয়ারফুল। আমাদের মুহিব্বিন যেমন এ দেশে আছেন, বিদেশেও আমাদের অনেক মুহিব্বিন আলহামদুলিল্লাহ, অনেক মহব্বত করেন আমাদেরকে। সকল মুহিব্বিনদেরকে আমরা অনুরোধ করব, এটা আপনাদের সকলের মাদ্রাসা, সকলের প্রতিষ্ঠান, আপনারা এই প্রতিষ্ঠান কি বাড়াবাড়িতে চান যে এইভাবে সারা জীবন থাকুক, চান নাকি, কে কথা কয় না, চায় মনে হয়। হ্যাঁ, আমরা সবাই চাই এটার একটা বড় ধরনের ক্যাম্পাস থাকবে, সেই ক্যাম্পাসে বিশাল মসজিদ থাকবে, সেই ক্যাম্পাসে সুন্দর আবাসিক হল থাকবে, সেখানে এদেরকে দিনই তালিম তারবিয়তের প্রশিক্ষণের সুন্দর ব্যবস্থাপনা থাকবে, মাঠ থাকবে, তাহলে বড় একটা জায়গা দরকার। আমাদের দেশের বিদেশের যত মুহিব্বিন ভাই বোনেরা আছেন আমরা অনুরোধ করব, আপনারা আমরা একটা অ্যাকাউন্ট নম্বর দিব কিছুদিন পরে, এই অ্যাকাউন্ট নম্বরে আপনি নাম প্রকাশ করতেও পারেন নাও করতে পারেন, এই অ্যাকাউন্টে আপনি সহযোগিতা করবেন, আপনি প্রতিদান চাইবেন আল্লাহর কাছে, আমাদের কাছে না, আমরা কিছু দিতে পারবো না। এই আলোকে আমরা ফেনী শহরের আশেপাশে একটা জমি পার্মানেন্টলি এই প্রতিষ্ঠানের জন্য যাতে আমরা কিনতে পারি, এইটা আপনারা মুহিব্বিনদের কাছে আমার অনুরোধ, যে যাতে আমরা নিজস্ব একটা জমিতে বড় আকারের একটা জমি নিয়ে আমরা সেখানে ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদ মিলে আমরা এই মাদ্রাসা রেসালাতুল কোরআন যাতে একটা মার্কাজ হয়, দাওয়াতের মার্কাজ। সেখানে যেন আপনাদেরকে 20,000, 30,000, 50,000 মানুষ নিয়ে যাতে আমরা এরকম দিনই মাহফিল করতে পারি, এইরকম যাতে আমরা ব্যবস্থাপনা করতে পারি, সেই লক্ষ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষ যেটা বলবো, এটা এতক্ষণ যা বললাম এগুলো হইল প্র্যাকটিক্যাল, আরেকটা থিওরিক্যাল সহযোগিতা লাগবে। এগুলো হলো জসমানি, আরেকটা রুহানি সহযোগিতা লাগবে। রুহানি সহযোগিতা না হলে এগুলো যা করবেন কাজ হবে না। সে রুহানি সহযোগিতা হলো দুই ফোঁটা চোখের পানি লাগবে, দেশে বিদেশে উপস্থিত অনুপস্থিত সকল ভাই বোনদের কাছে বলবো, কমপক্ষে আপনি কিছু দিতে পারেন আর না পারেন, এই জিনিসটা দিতে আমাদেরকে ভুল করবেন না। রেসালাতুল কোরআন মাদ্রাসার জন্য কমপক্ষে দুই ফোঁটা চোখের পানি দিবেন। কখন দিবেন? শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময়। কমপক্ষে জীবনে একদিন হইলেও আপনি তাহাজ্জুদের সময় দুই রাকাত নামাজ পড়ে চোখের পানি পেলে আমাদের এই রেসালাতুল কোরআন মাদ্রাসার জন্য দোয়া করবেন। এই দুই ফোঁটা চোখের পানি যদি রেসালাতুল কোরআন মাদ্রাসার গোড়ায় দিতে পারেন, এই চোখের পানি এই গাছকে সুশোভিত করে সারা দুনিয়াতে ছড়াই দিবে, যেটার আসলুহা সাহাবেতন ওয়া ফারুহা ফিসসামা, যেটার গোড়া থাকবে জমিনে, শাখা পোশাখা থাকবে আসমানে ইনশাআল্লাহ। এই কথা বলে সকলকে এই রেসালাতুল কোরআনের মুহিব্বিন হওয়ার জন্য অনুরোধ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন, যাতে এই প্রতিষ্ঠান থেকে বিশ্ববিখ্যাত বড় বড় দায়ী যেন আল্লাহ পাক তৈরি করে দেন, সেই তৌফিক কামনা করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের উদ্বোধনী অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কাফফারাতুল মাজলিসে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।